কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না, কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। যাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে, হৃদয়ে প্রেমে ফুল ফোটালাম বিনিময়ে তার কাটাই পেলাম, কিছু কিছু মানুষের ভাগে কোনোদিন ফোটেই না ফুল, কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের।